চোদাও বাড়িয়ে বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে দুটো দাও বাড়িয়ে বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে চোখ নির্বাক আসনা।